দেখি না মায়ের ওই চাঁদ মুখ, তোমার বিরহে একা থাকতে পারি না মা, ভেঙে যায় আমার বুক। কত রাত দেখি না মায়ের ওই চাঁদ মুখ, তোমার বিরহে একা থাকতে পারি না মা, ভেঙে যায় আমার বুক। ও মা গো, ভেঙে যায় আমার বুক। কত রাত দেখি না মায়ের ওই চাঁদ মুখ, পৃথিবীর কোনো সুখ চাই না আমি, যদি না সুখে থাকে আমার জনম দুঃখী মা জননী। পৃথিবীর কোনো সুখ চাই না আমি, যদি না সুখে থাকে আমার জনম দুঃখী মা জননী। দয়া করো পরোয়ার ও গো রহিম, চাই শুধু এতটুকু মায়ের সুখ, ভেঙে যায় আমার বুক। ও মা গো, ভেঙে যায় আমার বুক। কত রাত দেখি না মায়ের ওই চাঁদ মুখ, তোমার বিরহে একা থাকতে পারি না মা, ভেঙে যায় আমার বুক। ও মা গো, ভেঙে যায় আমার বুক। মায়ের মতো আপন কে আছে আর, বুঝবে কি ভালোবাসা সুন্দর পৃথিবীতে মানে যা। মায়ের মতো আপন কে আছে আর, বুঝবে কি ভালোবাসা সুন্দর পৃথিবীতে মানে যা। শিয়রেতে বসে মা জেগেছে কত রাত, আরশ পানে চেয়ে ভেসেছে বুক, ভেঙে যায় আমার বুক। ও মা গো, ভেঙে যায় আমার বুক। কত রাত দেখি না মায়ের ওই চাঁদ মুখ, তোমার বিরহে একা থাকতে পারি না মা, ভেঙে যায় আমার বুক। ও মা গো, ভেঙে যায় আমার বুক। কত রাত